বারান্দায় মায়া মিনার দোলনায়, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, এলো নবী দয়াময় ফরিস্তারা সালাম জানায়, এলো নবী দয়াময় ফরিস্তারা সালাম জানায়, মোদের ময়লা জীবন ফর্সা করো এই জামানায়, মোদের ময়লা জীবন ফর্সা করো এই জামানায়, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, তুমি মালিক তুমি খালিক সর্বশক্তিমান, তুমি মালিক তুমি খালিক সর্বশক্তিমান, পথের মাঝে আছি বসে তুমি করেছো দান, পথের মাঝে আছি বসে তুমি করেছো দান, আমি অধম তুমি রহিম তুমি মহামহিয়ান, বিচার দিনে তোমার কাছে পাই যেন পরিত্রাণ, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, আজান তোমার আজান আমার আজান সবার ডাকে, আজান তোমার আজান আমার আজান সবার ডাকে, আজানে আছে তাই তোমাদের ঈমান খাঁটি থাকে, আজান সে তো জাগায় আশা এক সুরে এক ভাষা, আজান সে তো জাগায় আশা এক সুরে এক ভাষা, আজান জানায় সময় সবার জানায় দিনের শুরু দিনের শেষ, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, এলো নবী দয়াময় ফরিস্তারা সালাম জানায়, মোদের ময়লা জীবন ফর্সা করো এই জামানায়, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, সকাল থেকে দুপুর হলো দুপুর থেকে বিকাল, সকাল থেকে দুপুর হলো দুপুর থেকে বিকাল, সন্ধ্যা গড়ায় রাতের পথে ভোরের শেষে সকাল, সন্ধ্যা গড়ায় রাতের পথে ভোরের শেষে সকাল, বন্ধুরা মানব সমাজ আঘাতে আঘাতে জর্জরিত, বন্ধুরা মানব সমাজ আঘাতে আঘাতে জর্জরিত, তোমার রহম ঢেলে আমাদের মিঠা মনের জ্বালা, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলনায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, দুলছে দো জাহানের নবী সেটাই পাতা বিছানায়, শুনবেন কবি মায়ের এমডি মাইনা দিন লিখে বলে যখন কেউ মনে প্রাণে এমডি মাইনা দিন লিখে বলে যখন কেউ মনে প্রাণে নিজের মৃত্যুর কথা স্মরণ করে তখন তার শরীরও মন তখন তার শরীরও মন থেকে টপ টপ করে পাপ ঝরে পড়ে শয়তানি বাধা নফসের টানে জড়িয়ে পাপের মায়া বিবেকে দিয়েছি নিজের বিবেক ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলি নাই ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলি নাই দুলছে দুজাহানের নবী সেটাই পাতা বিছানায় এলো নবী দয়াময় ফরিশতারা সালাম জানায় মোদের ময়লা জীবন ফর্সা করো এই জামানায় ওই দেখো বারান্দায় মায়া মিনার দোলি নাই দুলছে দুজাহানের নবী সেটাই পাতা বিছানায় www.anibas.in